ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফানা ফাওকাকুমুত তূর, স্মরণ করো যখন তোমাদের কাছে ওয়াকাট্টু ওয়াদা নিয়েছিলাম এবং তোমাদের উপর তূর পাহাড়কে উঠিয়েছিলাম। খুজু মা আতাইনাকুম বিকুওয়াহ, যা কিছু তোমাদেরকে প্রদান করেছি তা শক্ত করে ধারণ করো। ওয়াসমাউ, এবং শোনো, শোনো। আল্লাহ বলছেন যে তোমরা এই তাওরাতকে মজবুত করে ধারণ করো, অর্থাৎ আমল করো এবং ভালো করে শোনো, শোনো এবং তা পালন করো। কালু, তখন তারা তাদের বদমাইশি দেখুন মানে ইসরায়েলদের বলেছিল, সামেনা ওয়া আসাইনা, শুনলাম মুসা কিন্তু ওয়া আসাইনা, মানবো না, হটকারিতা তাদের। উশরেবু ফি কুলুবিহিমুল ইজলা, তাদের অন্তরে বাছুরের পূজাকে শেকড় গেড়ে দেওয়া হয়েছিল। এমন ভাবে এই গরু পূজা ঢুকেছিল তাদের অন্তরে যা বের হওয়ার নয়। কি জন্য? বেকুফরহিম, তাদের কুফরির কারণে। বলবে সামায়া মরুকুম বেহি ইমান হুকুম, তোমাদের যে ইমান সেই ইমান তোমাদেরকে খুব খারাপ কাজের আদেশ করেছে। এ কেমন ইমান হইল যে ইমান নিয়ে আসার পরে আবার বাছুর পূজা শুরু করলে? ইনকুন্তুম মুমিন, যদি তোমরা মমিন হতে তেমনটা করতে না। আল্লাহ পাক তারপরে একটি চ্যালেঞ্জ করেছেন, সেই চ্যালেঞ্জকে বলা হয় মোবাহালার চ্যালেঞ্জ। মোবাহালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে এবং নাসারাদের সাথে করার জন্য প্রস্তাব রেখেছেন, কিন্তু তাদের সাহস হয়নি। মোবাহালা বলা হয় যে দুই দল পরস্পর বিরোধী আর সবাই নিজেকে হক সত্যপন্থী মনে করছে, তাহলে তারা বলবে যে যেই পন্থী বাতিল পন্থী তারা ধ্বংস হয়ে যাক, আমরা যদি বাতিলপন্থী হয় ভুল পথে হই তাহলে আমরা যেন ধ্বংস হয়ে যাই। আমরা মমিনরাও বলবো আর হে ইহুদি তোমরাও বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টি এখানে উল্লেখ করেছেন, এই বিষয়টিকে সূরা জুমাতে উল্লেখ করেছেন ইহুদিদের সম্পর্কে আর নাসারাদের সম্পর্কে। আল্লাহ পাক সূরা আল ইমরান নাজরান থেকে নাসারাদের যে প্রতিনিধি এসেছিল তাদের সম্পর্কে আল্লাহ পাক উল্লেখ করেছেন, কিন্তু তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি হয়নি। তো আল্লাহ পাক রব্বুল বলছেন, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস, হে নবী বলে দাও, যদি তোমাদের জন্য পরকালের স্থান অর্থাৎ জান্নাত আল্লাহর নিকটে একেবারে বরাদ্দ করে দেওয়া হয়, একেবারে তোমাদের জন্য খাস করে দেওয়া হয়, মিন দুনিন নাস অন্য লোক ছাড়া, যে অন্য লোক কেউ জান্নাতে যাবে না, শুধু তোমরা ইহুদিরাই সৎ পথে আছো, একমাত্র তোমরাই জান্নাতে যাবে, এই কথা যদি সত্য হয় ফাতামান্নাউল মাউতা, তাহলে মরণের আকাঙ্ক্ষা করো, আল্লাহ পাকের কাছে দোয়া করো যে আল্লাহ যারা বাতিলপন্থী তাদেরকে হালাক করে দাও, তারা মরে যাক। ইনকুন্তুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও। আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইয়াতামান্নাহু আবাদা, কখনো তারা মওতের আকাঙ্ক্ষা করবে না, মরতে চাইবে না। বিমা কাদ্দামাত আইদিহিম, কারণ তাদের হাত যে পাপগুলি পাঠিয়েছে সেই পাপের আশঙ্কায় কখনো তারা মরতে চাইবে না। তারা ভালো করে জানে যে আমরা ভুল পথে আছি, আমরা বাতিলপন্থী, সুতরাং এই চ্যালেঞ্জ কখনো কবুল করতে চাইবে না। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ জালিমদের সম্পর্কে সম্ভজ্ঞানী। আল্লাহ বলছেন ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান্নাসি আলা হায়াতি ওয়া মিনাল লাযিনা আশরাকু, অবশ্যই অবশ্যই তাদেরকে অর্থাৎ ইহুদিদেরকে পাবে জীবনের ওপর অত্যন্ত লোভী, আহরাসান্নাসি আহলা হায়া, জীবনের ওপর বেঁচে থাকার ওপর অত্যন্ত লোভী। ইয়াওয়াদ্দু আহাদুহুম, তাদের প্রত্যেকে পছন্দ করে, লাউ ইউআম্মারু আলফা সানা, যদি তাদেরকে হাজার বছর বয়স দেওয়া হয়, আয়ু দেওয়া হয়, হাজার বছর তারা বাঁচতে চাই। ওমা হু আমি মোজাহাজেহি মিনাল আজাবে আইয়ু আম্মার, যদি এই বয়স দিয়েও দেওয়া হয় তবু আল্লাহর আজাব থেকে তাদেরকে রক্ষা করা হবে না। হাজার বছর পরে কোথায় যাবে? তখন তো আজাবে যেতে হবে, তখন তো জাহান্নামে যেতে হবে, ফিরে যেতেই হবে। ওল্লাহ বাসীরুম বিমা ইয়ামালুন, তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ পাক সবকিছুই দেখছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের কথা আর অন্যান্য মালায়েকাদের কথা উল্লেখ করেছেন। এই আয়াতগুলি প্রমাণ করে যে আল্লাহ পাকের ফেরেশতা রয়েছেন, মালায়েকা একটি সৃষ্টি আল্লাহ পাকের রয়েছে, যেই সৃষ্টি আল্লাহ পাকের নূরের সৃষ্টি, নূর থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, এবং সেই মালায়েকা হতে যাদের নাম আল্লাহ উল্লেখ করেছেন সেই নামগুলি নিয়ে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর যেসব মালায়েকা ফেরেশতাদের আল্লাহ পাক নাম উল্লেখ করেনি তাদেরকে আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেছেন, আর অসংখ্য ফেরেশতা রয়েছে তাদের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। কেউ যদি ফেরেশতাকে অস্বীকার করে যে আমি এই গায়েবে বিশ্বাস করি না, যে জিব্রাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, মালাকুল মওত আছে, এসব বিশ্বাস করি না, বা অসংখ্য ফেরেশতা আছেন কেরামান কাতেবিন, যারা সম্মানিত ফেরেশতা ডানে বামে আছেন আর লিখছেন, এসব বিশ্বাস করি না, তাহলে সে মুসলিম নয়, সে কাফের। আল্লাহ পাক বলছেন কুল, হে নবী বলে দাও, মান কান আদুল্লি জিবরিল্লা, যেই ব্যক্তি জিব্রাইল আলাইহিস সালামের শত্রু হবে জেনে রাখুক যে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হে নবী তোমার ওপর নাজিল করেছেন বিইজনিল্লাহ, আল্লাহ পাকের অনুমতি ক্রমে, মুসাদ্দিকান লিমা বাইনে ইয়াদাইহি, সত্যায়নকারী হিসাবে, লিমা বাইনে ইয়াদাইহি, তার পূর্বে যে কিতাব এসেছিল তার, ওয়া হুদান ওয়া বুশরা লিল মুমিনিন, এবং

জাকাত প্রদান করতে থাকো। ওয়ামা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন, কল্যাণের যা কিছু তোমরা অগ্রিম পাঠাবে তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে পাবে। ইন্নাল্লাহ বিমা তাআমালুনা বাসীর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু তোমরা করো তা দেখছেন। ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, তারা বলেছিল যে জান্নাতে একমাত্র কে প্রবেশ করবে, যারা ইয়াহুদি আও নাসারা। ইহুদিরা বলেছিল ইহুদি একমাত্র জান্নাতে যাবে, আর খ্রিস্টানরা বলেছিল একমাত্র খ্রিস্টান জান্নাতে যাবে। তিলকা আমানিয়ম, এটা তাদের মনের আশা আকাঙ্ক্ষা, আশা করলেই যে পাই, ভ্রান্ত আশা তাদের। কুলহাতু বুরহানাকুম, তোমাদের দলিল প্রমাণ নিয়ে এসো যদি সত্যবাদী হও, আসলে যদি তোমাদের কথা সত্য হয় তাহলে দলিল পেশ করে যে তোমরা জান্নাত তোমাদের জন্য বরাদ্দ রেখেছো। আল্লাহ ফাক রব্বুল আলামিন যেন কোরআনে কারীম বুঝার এবং তার মোতাবেক জীবন গড়ার তৌফিক যেন দান করেন। আল্লাহ ফাক আমাদেরকে শিরক বিদাতের রাস্তা থেকে যেন সতর্ক রাখেন। সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।